চাতকর নাটর হয়েছি লেখা, মো চাতকর নাটর হয়েছি লেখা, তোর আসি মোর আসি একা, বাহার আসি তোর গলাণি লো ফিটি, বাহার আসি তোর গলাণি লো ফিটি, আজি ঠারু ওঢোণা পাকা, হে মোর প্রেমিকা, হে মোর প্রেমিকা, হে মোর প্রেমিকা, হে মোর প্রেমিকা। টিকিলিকু ধীরে ধীরে করি দে তু পর, হরুয়া সিন্দুর আও অড়পল দূর, আইনাকু এতে কাই করুছু নিজর, মো আখি আইনারে দিশিবু সুন্দর, মুদি দিয়া নিয়া সরি যিব কালি, মুদি দিয়া নিয়া সরি যিব কালি, আজি ঠারু অড়না পাকা, হে মোর প্রেমিকা, হে মোর প্রেমিকা, হে মোর প্রেমিকা, হে মোর প্রেমিকা। আৰু সচ হেই ৰহি থাল গৰি, আও কিছু দিন পৰে কৰি নেবি চৰি, বাজা আও ৰোশনীৰে সাজিবি তো বৰ, চাৰি দিন গলা পৰে চৌঠি আমৰ, ফুল সেচ পাই নেলেড়ি বইনা, ফুল সেচ পাই নেলেড়ি বইনা, আজি ঠাৰু অঢ়ণা পকা, হে মোর প্রেমিকা, হে মোর প্রেমিকা, হে মোর প্রেমিকা, হে মোর প্রেমিকা। মো চাতকর নাটর হয়েছি লেখা, মো চাতকর নাটর হয়েছি লেখা, তোর আসি মোর আসি একা, বাহার আসি তোর গলাণি লো ফিটি, বাহার আসি তোর গলাণি লো ফিটি, আজি ঠারু ওঢোণা পাকা, হে মোর প্রেমিকা, হে মোর প্রেমিকা, হে মোর প্রেমিকা, হে মোর প্রেমিকা।